بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم هي نبي আল্লাহ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাইতেছ, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم আল্লাহ তোমাদের কসম হইতে মুক্তি লাভের ব্যবস্থা করিয়াছেন, আল্লাহ তোমাদের কর্ম বিধায়ক, তিনি সর্বজ্ঞ। وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنْبَأَكَ هَذَا قال نبأني العليم الخبير স্মরণ করো, নবী তাহার স্ত্রীদের একজনকে গোপনে একটি কথা বলিয়াছিল, অতঃপর যখন সে উহা অন্যকে বলিয়া দিয়াছিল এবং আল্লাহ নবীকে উহা জানাইয়া দিয়াছিলেন, তখন নবী এ বিষয়ে কিছু ব্যক্ত করিল এবং কিছু অব্যক্ত রাখিল। যখন নবী উহা তাহার সেই স্ত্রীকে জানাইল তখন সে বলিল, কে আপনাকে ইহা অবহিত করিল? নবী বলিল, আমাকে অবহিত করিয়াছেন তিনি যিনি সর্বজ্ঞ সম্যক অবগত। وَإِن تَظَاهَرَا عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلَاهُ وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ وَالْمَلَائِكَةُ بَعْدَ ذَلِكَ ظَهِيرٌ যদি তোমরা উভয়ে অনুতপ্ত হইয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তবে ভালো, কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকিয়া পড়িয়াছে। কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করো তবে জানিয়া রাখো আল্লাহই তাহার বন্ধু এবং জিব্রাইল ও সৎকর্মপরায়ণ মুমিনগণও তাহা ছাড়া অন্যান্য ফেরেশতাও তাহার সাহায্যকারী। عَسَى رَبُّهُ إِن طَلَّقَكُنَّ أَن يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِّنكُنَّ مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তাহার প্রতিপালক সম্ভবত তোমাদের স্থলে তাহাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী, যারা হইবে আত্মসমর্পণকারী, বিশ্বাসী, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী এবং কুমারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون هي مؤمنون তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো দোজখ হইতে, যাহার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর, যাহাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব খ্রিস্টাগণ, যাহারা অমান্য করে না তাহা যাহা আল্লাহ তাহাদেরকে আদেশ করেন, আর তাহারা যাহা করিতে আদিষ্ট হয় তাহাই করে। يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون هي كافر غان আজ তোমরা দোষ স্খলনের চেষ্টা করিও না তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير هي مومنগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলি মোচন করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেইদিন আল্লাহ লজ্জা দিবেন না নবীকে এবং তাহার মুমিন সঙ্গীদেরকে তাহাদের জ্যোতি তাহাদের সম্মুখে ও দক্ষিণ পাশে ধাবিত হইবে তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير هي نبي كافر ومنافق در برده جهاد کرو ابن وها در پتی کٹھور ہو وها در اسرشتال جهنم وها قوتن نکلشت پرتبرتن ستال ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আল্লাহ কাফিরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রী দৃষ্টান্ত দিতেছেন উহারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন কিন্তু উহারা তাহাদের প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছিল ফলে নূহ ও লূত উহাদেরকে আল্লাহর শাস্তি হইতে রক্ষা করিতে পারিল না এবং উহাদেরকে বলা হইল তোমরা উভয়ে প্রবেশকারীদের সঙ্গে জাহান্নামে প্রবেশ করো وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله مؤمن در جنة دیتشن فرعون پتن درشتانتو যে প্রার্থনা করিয়াছিল হে আমার প্রতিপালক তোমার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করিও এবং আমাকে উদ্ধার করো ফিরাউন ও তাহার দুষ্কৃতি হইতে এবং আমাকে উদ্ধার করো জালিম সম্প্রদায় হইতে أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين আরো দৃষ্টান্ত দিতেছেন ইমরান তনয়া মারিয়ামের যে তাহার সতীত্ব রক্ষা করিয়াছিল ফলে আমি তাহার মধ্যে রূহ ফুকিয়া দিয়াছিলাম এবং সে তাহার প্রতিপালকের বাণী ও তাহার কিতাবসমূহ সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল, সে ছিল অনুগতদের অন্যতম।